بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد باب في آداب قضاء الحاجة مانوش كله كنغري فتح بحنا غريبو إنر باب تمجي أزياد درسبو من الكتاب الملخص الفقهي تلي عرى الإسلام بعد بشي دين كامل شامل ومناسب لكل زمان ومكان তেলে ফেসাব ফেহানা করানোর তরিকা ইয়ো আড়ার দাসে ইসলামে জানা দিয়ে কিঙ্গু দিয়ারে ফেসাব ফেহানা করিম কিঙ্গুরি উজু করিম এম বেগুন জানা দিয়ে ফলে শুরু মাঝে ফৈদারাদ আল মুসলিম দুখুল আল খালা যেতে মাঝে মুসলমানে বাইতুল খালাম মাঝে গলি বললা নিয়ত করিব ইয়ানি যেড়ে ফেসাব ফেহানা করি বললা যায়েড়ে তোলে কি গড়া হরিব গলি বার আগত বিসমিল্লা আউযু বিল্লাহি মিনাল খুবস ওয়াল খাবায়িস ইবা হরা হরু ইয়ার বাদে বানটেন দিয়ারে গলিব নিয়লি বেশি মাঝে জেনটেন দিয়ারে নিয়লিব تنيري بعده غفرانك اللهم الحمد لله الذي اذهب عني الاذى وعافاني ابا فريبو تيار بعده يا اخواني خنو منشودي فشاب پهنا غريب الله لفتين مدنو خنو بار ميدان ما گردلي مانشي بتو خنكن مونتو دياره فشاب پهنا غرا هوري نولي ديبال نولي گاز گسرا هندلا دياره منشن نظرتو دور دور فريبو يار بعده ميدان ماجي فشاب پهنا غريب شم ماجي مانش کولے এ কেবেলা রুজু মৌন করা হরিব আর কেবেলা রুজু ফিটনও দিয়া হরিব কে রসুল্লাহ আসলে মানা করছি এ না হা নেস্তেবাদ কেবিলতি ওস্তেদবারি হা হালা কদা ইল হাজা এবার বুহারি মাঝে মুসলিম মাঝে আসে হাদিস আল্লাহ নবী মানা করছি আর ফেসা পেহানা করি বেশ মাঝে মক্কা চির রুজু মৌন দিতে হই ফিটনও দিতে হই তাইলে ইয়া অন্যমিকা ইয়ার বাদে ডেন্ডেকে বান্ডেকে দি ফেরিব মক্কা রুজু দিনে ফারিবা ফিটো দিনে ফারিবা মৌন দিনে ফারিবা ইয়ার বাদে ভাই আইন ফেসাব করি বেশ মাঝে আর তো খোর সুন্দর করে তুলিয়ারে ফেসাব করা ফুরিব খরম মাঝে ফেসাব নবর নবরে ভান আর ফেসাব করি বেশ মাঝে ভাই আইন আর তুন গাম মাঝে ফেসাব বরণে নবরে আন সুন্দর করে চা ফুরিব নরম জাগার মাঝে ফেসাব করা ফুরিব ফেসাব জলদি করে জাগতি হিনলে জাগা মা করা ফুরিব ফাত্তর গাড়ির মাঝে ফেসাব নগরীও গাম মাঝে ছিটা ফুরিব গাম মাঝে ছিটকা পরে দৈলেন খর না ফাঁকে যাবে কই ইয়ার বাদে ফেসাব করি বেশ মাঝে খেয়াল করা ফুরিব ভাই আইন আর আর দেন হাতে সরম জাগা নদরিও কেলা লা ইউজুদু লাহু আন ইয়ামুসা ফারাজাহু বিয়ামিনি শরীয়তের মাঝে মানা নিজের ডানাতে আছে সরম জাগা ধরন হেন্দিল্লা এ মানুষ সকল আছে বইয়ে দে জাগার মাঝে ফেসাব নগরন মানুষ সকল আড়ে দে রাস্তার মাঝে ফেসাব পেহানা নগরন মানুষ সকলে ফানি হাতে হিন্দা জাগার মাঝে ফেসাব পেহানা নগরন ইন ব্যাগুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানা করছি ইয়ার বাদে রসুলে মানা করছি শীতের ভিতরে ভাই আইন এ হাম্মা মাঝে লেফটেন্ট মাগলি বেশম মাঝে কোরআন শরীফ ওগাইরা নগল অনেডে হিনলা কোরআন শরীফ ওগাইরা হাদিস ওগাইরা হাদিস শীত কিতাব ওগাইরা ভিতরে নগল অন যদি শুরু করিলে যাবে ওই যে বারে লেনলা খৌফ হদ্দইলে এবারে খনকে চলে বেড়ে তেড়াই নিলা গলন ওলমাই কালাম কলে এজাজত দিয়ে আর লেফটেন্টের ভিতরে গলিয়ারে কথাবার্তা হনি আন মানা আর লেফটেন্টের মাঝে গলিয়ারে দোয়া ওগাইরা হরণ কেরাত ওগাইরা হরণ ইন্দা আছে শরীয়তের মাঝে মানা তৈরি তোর মাঝে ফেসা ফেহানা তো মানুষের কল ফারে গইব হেতম মাঝে ফেসা ফেহানার জায়গায় ইয়ানোর আছে আগতম ফাতরলে এরে সাব করন ইয়ানো আছে সুন্নত ইয়ার বাদে ফানিলে এরে সাব করি ফেলন ইয়ার বাদে বেজুরা ফাতরলে এরে সাব করন ইয়াদ আছে ফানিলে এরে সাব করি ফেলন ইয়ার বাদে শোয়া গড়াই ফেলন এ খোয়ানি আর ফেসাব গরিবের সমাজে বেশি হুঁশিয়ারের সাথে ফেসাব করন হুঁশিয়ারের সাথে ফেসাব করন খেলাং হলে ফেসাব ফেসাব দেওয়া আছে গরিয়ারে নোয়াসত্য এসছে বহুত মানুষের করে তার মতো ফেসাব টপকে দেওয়া আছে হেতা লাবলিয়ারে ভাই আন ফেসাব গরিবের সমাজে হুঁশিয়ারে ফেসাব করিবা আল্লাহ আরা বেগুনের তৌফিক দুক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সান্দ হু মিনাল বউল ফাইন্না আম্মা তাআযাবিল কবরি মিনহু ইবাদ আছে সহিহ হাদিস বেশি মানুষের কল খবর আদাবত মাঝে ফরিদ করে ফেসাব জরিয়া হেত আল্লাহ নবী বেশি সাফ সুতরা করতে হইয়ে আর সাফ সুতরা থাকে যে মানুষ ইনরে আল্লাহ বেশি পছন্দ করে সাফ সুতরা থাকে যে মানুষ ইনরে আল্লাহ তবরক ওয়া তালাই বেশি বেশি পছন্দ করে ফি হে রিজাল ইউহিব্বুনা ইয়াতাতাহারু আল্লাহ ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ তবরক ওয়া তালাই সুন্দর করে ফাকসাত থাকে যে ইনরে আছে বেশি পছন্দ করে আর ইমানদার মানছে মুসলমানের আছে হামেশা ওজুরে থাকব চলে ভাইয়েন এবাদত গরিবার আগতুন নুমাজ চলিবার আগতু মানুষে যদি সুন্দর করে ফেসাব পেহানা করে দইলে তাহলে মানুষ ভাই সুন্দর করে দেওয়া আছে কি গরিবারে নুমাজ চলিবার সাথে আল্লাহ তবারক ওয়া তাআলা আরবে গুণরে তৌফিক দিক আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।